Al-Hayat Media Center presents Esheche Khilafa Jege Utho Mujahid Esheche Khilafa Jege Utho Mujahid Shahadar Pothe Shamne Pa Badao Shahadar Pothe Shamne Pa Badao Ekhoni Shei Shomoy Jete Hobe Aaj Juddhe Shamne Egiye Jao Hoy Bijoy Noy Shahada অস্ত্র হাতে নাও যুদ্ধে যাও ভয় পেও না সামনে পা বাড়াও মুছে দাও মুমিনের কান্না এখনই সেই সময় যেতে হবে আজ যুদ্ধে সামনে এগিয়ে যাও হয় বিজয় নয় শাহাদা অস্ত্র হাতে নাও যুদ্ধে যাও ভয় পেও না সামনে পা বাড়াও মুছে দাও মুমিনের কান্না এসেছে খিলাফা জেগে ওঠো মুজাহিদ এসেছে খিলাফা জেগে ওঠো মুজাহিদ শাহাদার পথে সামনে পা বাড়াও শাহাদার পথে সামনে পা বাড়াও জিহাদের তাপে জ্বলছে তাগুত পুড়ছে কুফফারের অন্তর আসছে বিজয় দেশ থেকে দেশে গ্রাম শহর আর বন্দর যা হাতে পাও বের হয়ে যাও বের হও খিলাফার পথে পাবে তুমি জান্নার সুঘ্রাণ দাও বায়া খলিফার হাতে মৃত্যুকে নেই ভয় নেই কোনো ক্ষয় আছে শুধু ইজ্জা ব্যারাকে ঢুকে যাও উড়িয়ে দাও পাবে তুমি জান্নাত মৃত্যুকে নেই ভয় নেই কোনো ক্ষয় আছে শুধু ইজ্জা ব্যারাকে ঢুকে যাও উড়িয়ে দাও পাবে তুমি জান্নাত এসেছে খিলাফা জেগে ওঠো মুজাহিদ এসেছে খিলাফা জেগে ওঠো মুজাহিদ শাহাদার পথে সামনে পা বাড়াও শাহাদার পথে সামনে পা বাড়াও